الله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে দাওয়াতের প্রোগ্রাম, দাওয়াতি প্রোগ্রাম, দাওয়াত কিভাবে দেবেন, কি পদ্ধতি ইত্যাদি বিষয়ে যে আলোচনা হচ্ছিল তার জের ধরে দায়ীকে কি হতে হবে, দায়ীকে আদর্শ হতে হবে এবং সেই আদর্শ নিয়ে তাকে দাওয়াতের কাজ করতে হবে, নিজে ভালো না হয়ে অপরকে ভালো হতে বলা বড় লজ্জাকর, বরং মানুষে গ্রহণ করবে না। যে নিজে সিগারেট খায় সে যদি অপরকে বলে সিগারেট খেও না, গ্রহণযোগ্য হবে না। এই জন্যই সবসময় যে দায়ী হবে, যে ভালোর দিকে মানুষকে আহ্বান করবে, তার উচিত হল নিজেকে ভালো হওয়া। নচেত নিজে ভালো না হয়ে যদি অপরকে ভালো হতে বলে, নিজে খারাপ কাজ করে অথচ সেই কাজ অপরকে ছাড়তে বলে, তার বড় শাস্তিও আছে। শাস্তিটা কি? কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে এক লোক পড়ে থাকবে, তার নাড়ি ভুঁড়ি জাহান্নামের মধ্যে যাবে আর তার নাড়ি ভুঁড়ি পেট থেকে বেরিয়ে থাকবে আর তারই চারিপাশে সে ঘোরাফেরা করবে। লোকেরা দেখে তাকে চিনতে পারবে, বলবে আরে এ তো অমুক, যে বড় বড় বক্তৃতা করে বেড়াতো, বড় বড় দাস দিত, বড় বড় কথা বলতো, সৎ কাজের আদেশ দিত, মন্দ কাজে বাধা দিত, এই জাহান্নামে কেন? একে তো আমরা ভাবতাম যে লোক বেহেস্তি লোক, জান্নাতি লোক, যে ভালো কথা শোনায় লোককে, লোকের আমরে বিল মারুফ আর নেহি মুনকার করে, সে কি জাহান্নামে যেতে পারে? এ লোক কেন জাহান্নামে? কি ব্যাপার, তুমি এখানে কেন, তোমার এই অবস্থা কেন? তখন সে বলছে, তুমি কি আমাদের মাঝে সৎ কাজের আদেশ দিতে না, মন্দ কাজে বাধা দিতে না? তখন সে জবাবে বলবে বা বলছে যে হ্যাঁ, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে সে কাজ করতাম না, আর আমি তোমাদেরকে মন্দ কাজে বাধা দিতাম কিন্তু আমি তা করতাম। এ হল শাস্তি। সুতরাং যে কোনো দায়ী, যে কোনো মুসলিম নিজে যখন অপরকে নসিহত করবে তখন নিজে আমল করবে, এটাই হচ্ছে উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলু, ইমানদাররা তোমরা সেই কাজের কথা কেন বলো যে কাজ নিজে করো না? কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু, ইয়া আল্লাহর কাছে খুবই ক্রোধজনক যে তোমরা সেই কাজের কথা বলো যে কাজ নিজে করো না। সুতরাং উচিত হলো, দায়ী উচিত হলো যে আগে নিজে কাজ করবে। যে আমরা সবসময় বলি যে আমাদের ধাপের ধাপ পর পর চারটি ফরজ, প্রথম ফরজ ইলম শিক্ষা করা আর তারপরের ফরজ কি? আমল করা। আমল করার পর আসছে দাওয়াতের ধাপ। তাহলে আগে নিজে আমল করতে হবে, তারপরে আপনি অপরকে দাওয়াত দেবেন, এটাই হলো নিয়ম। তবে হ্যাঁ, এ কথা আগেও বলেছি যে জরুরি নয় প্রত্যেক আমল নিজে করতে হবে তারপর অপরকে দাওয়াত দেওয়া হবে, তাছাড়া দাওয়াত দেওয়া যাবে না। অনেক সময় নিজের মজবুরি থাকে যে ভাই আমি পারছি না, আপনি করুন, আমি হয়তো রাত জাগতে পারি না বা রাত জাগার চান্স নেই বা সুযোগ নেই, তখন আমি আপনাকে বলতে পারি ভাই তাহাজ্জুদের নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজটা খুব ভালো জিনিস। এবার আপনি যদি বলেন আপনি কেন করেন না, আমার অসুবিধা আছে, তাহলে কোনো সমস্যা নেই। আমি গরিব মানুষ, আমার উপরে জাকাত ফরজ নয়, আপনাকে জাকাত আদায়ের জন্য বলতে পারি না? পারি না, পারি, কারণ আমার, আপনি কেন দেন না? আমি তো গরিব মানুষ, আমি জাকাত দেবো কিভাবে? মোট কথা, প্রত্যেক কাজের জন্য জরুরি নয় যে নিজে আমল করবেন, যেটা করা কর্তব্য, করা যায়, করা ফরজ, সেটা করতেই হবে, আর তাছাড়া না করে অপরকে খবরদার আহ্বান করবেন না, কারণ তাতে হয়ে যাবে সমস্যা। মোট কথা, দায়ী নিজেকে নিজে সংশোধন করা, আত্মশুদ্ধি করা, এটা হল দাওয়াত, সফল দাওয়াতের বা সফল দায়ীর কাজ। যখন আপনি কাজ শুরু করবেন নিজেকে দিয়ে শুরু করবেন, এটাই হল সফল দায়ীর পরিচয়। অন্যকে যে সংশোধনের জন্য আহ্বান করে, এটাই হবে তার জন্য সবচেয়ে উত্তম হাতিয়ার যে সে নিজে কাজ শুরু করবে। দায়ী নিজেকে, নিজের আত্মাকে শুদ্ধ করা, নিজের কর্মের হিসাব নিজেই নেওয়া এবং এজন্য অঙ্গীকারবদ্ধ এবং সংকল্পবদ্ধ হওয়া যে আমি আগে কাজ করব, তারপর যাতে করে শয়তান কোন রকম ফাঁক না পায়, দায়ী কথা ও কর্ম শয়তান কিভাবে ফাঁক পাবে? লোককে যখন দাওয়াত দেবেন আপনি করবেন না, তখন লোকে কি বলবে মানুষকে? যে দেখ ও নিজে করে না, তার মানে বুঝতে পারছিস এটা ফাঁক আছে, না করলেও চলে। ওকে মানুষকে বিভ্রান্ত করবে শয়তান। শয়তান কিভাবে বিভ্রান্ত করবে? মানুষের মাঝে মানুষের আপোষ আলোচনা করবে, অথবা কানে ফিস মন্ত্র দেবে, ফুস মন্ত্র দেবে, মনে মনে উদ্রেক করবে, ফলে সেই দায়ের বিরুদ্ধে এরা বিরূপ হয়ে যাবে, বিতশুদ্ধ হবে, তাকে মানবে না। অথচ কাজ নিজে করলে পরে দেখো যখন করছে, আপনি জানেন প্রত্যেক কাজেই, এখানে যদি আমি বলি যে ভাই চেয়ারগুলো একটু নিচে নামান, আমি হুকুম করলাম, আর সেই সাথে যদি আমি একটা চেয়ার আপনাদের সঙ্গে নিচে নিয়ে যাই, আপনাদের মনে কেমন হয় বলুন তো? কাজটা আরো বেশি করতে ভালো লাগবে না? যে হুজুর আমাদের সাথে বলছে, মুদির যে মুদির আছে, সে মুদির যদি কাজের হুকুম করে সেই কাজে নিজে অংশগ্রহণ করে, তো তাতে যাদেরকে হুকুম করা হবে তাদের কাছে গুরুত্ব পাবে না? নিশ্চয়ই গুরুত্ব পাবে। এই জন্য উচিত হল যে আপনি যখন কোন কাজের আদেশ দেবেন, আপনি সেই কাজ থেকে নিজে বিরত, আগে সেই কাজটা আপনি করবেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে আদেশ দিলেন, কোন সময় জানেন? হুদাইবিয়ার সন্ধির সময় একবার আদেশ দিলেন যে মুশরিকদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, অতএব আমরা এবছর ওমরা করব না, তোমাদের সাথে যে কুরবানি আছে কুরবানিগুলো জবে করে দাও, এখানেই জবে করে দাও। সাহাবারা কেউ শুনলেন না, কেউ শুনছেন না, কারণ তারা জানছেন যে আমরা মক্কা গিয়ে কুরবানি করব, এখানে কেন কুরবানি করব? কথা শুনছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়ে উম্মুল মুমিনিন উম্মে সালামার কাছে এসে তাঁবুতে এসে বলছেন, দেখো আমি সাহাবাদেরকে এই হুকুম করছি, অথচ সাহাবারা আমার আদেশ আমার হুকুম মানছে। মা উম্মুল মুমিনিন, অনেক সময়ে পুরুষের মাথায় যে বুদ্ধি না থাকে মহিলার মাথায় থাকে আমরা বলি, বা সত্যি পুরুষের তুলনায় মহিলার জ্ঞান কম, কিন্তু প্রত্যেক বিষয়ে তো হতে পারে না, এমনও হতে পারে যে কোনো কোনো জ্ঞান মহিলার কাছে বেশি। যে বুদ্ধি পুরুষের মাথায় না খেলে সে বুদ্ধি মহিলার মাথায় খেলতে পারে। উম্মুল মুমিনিন মা পরামর্শ দিলেন স্বামীকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কোরবানিটা আগে জবাই করুন, দেখবেন সবাই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে নিজের কোরবানি জবাই করে দিলেন, আর তা দেখা দেখি সাহাবারা সবাই জবাই করে দিলেন। দেখলেন, এই হল প্র্যাকটিক্যাল ফিল্ডে নিজেকে কাজ করে দেখিয়ে কাজ নেওয়া। তাছাড়া তার আগে কেউ শুনছিল না, সাহাবারা এমনিতেই ব্যথিত ছিলেন, খুব মনকষ্টে ভুগছিলেন যে আমরা উমরা করতে পারবো না, মুশরিকরা আমাদেরকে বাধা দিল। এর আগে সন্ধির সময় অনেক ঘটনা ঘটেছে, দুঃখিত থাকার ফলে তারা কোরবানি করতে চাচ্ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করলেন তখন সবাই দেখা দেখি করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে, আরাফার ময়দানে তিনি রোজা আছেন কিনা এই বিষয়ে, আরাফার রোজাতে জানেন যে যারা হাজি নয় তাদেরকে রাখতে হয়, তিনি আরাফার দিনে রোজা রেখেছেন কিনা এ নিয়ে অনেকে সন্দেহ থাকলে, দ্বিধায় থাকলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাটি দুধ চেয়ে তিনি সবারই সামনে সবাইকে দেখিয়ে পান করলেন, যাতে সবাই বুঝতে পারে যে আজকের দিন রোজার নয়। মোট কথা, নিজে করে দেখালে পরে সেই কাজের প্রতিক্রিয়া আলাদা হয়, সেই কাজের তাসির আলাদা হয়, আর আপনি মানুষকে পাবেন যে দেখবেন আপনার সাথ সবাই দিচ্ছে, আর নিজে না করে যদি অপরকে আদেশ দেন সেখানে দেখবেন যে কাজের লোক থাকছে না, পাচ্ছেন না। দায়ী কথা ও কর্ম যদি এক না হয়, এতে করে শয়তান তার সমস্ত কর্মকে নষ্ট করে দেয়। কথা ও কাজ কিন্তু এক হতে হবে, আপনি যা বলছেন তা নিজে করতে হবে, দাওয়াতকে বিপর্যস্ত করে দেবে শয়তান, কেননা মানুষ তার প্রতি সকল দৃষ্টিতে তাকিয়ে থাকে, সবাই দেখে যে হুজুর কি করছে, হুজুর কি করছে, হুজুর কি করছেন, সব সময় খেয়াল করে এই বিষয়ে, হুজুর কি করলেন, হুজুর কিভাবে নামাজ পড়ছেন। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেই তখন আপনার দিকে তাকিয়ে থাকবে যে হুজুর কেমন করে নামাজ পড়ছেন। মানুষ কিন্তু অনুকরণ করে, হুজুরের অনুকরণ করে, সাধারণ মানুষ একজন হুজুর একজন আদর্শ শিক্ষকের অনুকরণ করে যে কেমন করছেন, এবং সাধারণত পাবলিকের দলিল দেখবেন, হ্যাঁ এটা নয় আমি অমুক হুজুরকে দেখেছি, বলে না বলে না, বলে আমি অমুক হুজুরকে করতে দেখেছি, কিংবা অমুক হুজুরকে শুনেছি যে তিনি এই বলেছেন, আর তার মানেই হল যে এখানে আদর্শ ভিত্তিক শিক্ষা গ্রহণ করে থাকে, মানুষ হুজুরদের দিকে তাকিয়ে থাকে, নেতৃস্থানীয় ব্যক্তির দিকে তাকিয়ে থাকে যে উনি কি করছেন আমরা সেই রকম করব। সাধারণত কোন দুর্ঘটনা ঘটলে, সাধারণ পাপের মাঝে ঘটলে পরে তত চর্চা হয় না, তত বদনাম হয় না, কিন্তু হুজুর করলে বদনামটা বেশি হয়। ময়লা কাপড় যারা পরে থাকে, যারা রঙিন কাপড় পরে থাকে, তারা যেখানে সেখানে বসতে পারে, তাই না? কোন সমস্যা নেই। কিন্তু সাদা কাপড় যে পরে তা যেখানে সেখানে বসা চলে না। বরং যারা রঙিন কাপড় পরে থাকে তাদের কোনো দাগের ভয় নেই, যে কোনো কিছু ছিটা এসে দাগ লাগবে, কোনো ভয় নেই, থাক লাগলেও কোনো সমস্যা নেই, এই জন্য ধুতেও হয় না অনেকদিন। কিন্তু সাদা কাপড় পরে থাকলে আপনাকে দাগ লাগার ভয় বেশি থাকবে, লোকে দেখতে পাবে। এই জন্য যে যারা নেতৃস্থানীয়, যারা আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার করবে, তাদের উচিত হল সব সময় সাদা কাপড়কে বাঁচিয়ে চলা, নিজের আমলকে বাঁচিয়ে চলা, সব সময় নিজেকে আদর্শ ভাবা, যে আমার দেখে লোকে শিখবে, আমার দিকে লোকে তাকিয়ে আছে। কথায় বলে যে চাঁদে গ্রহণ লাগলে সবাই দেখে, চাঁদে গ্রহণ লেগেছে সবাই দেখে, কিন্তু মাটিতে কারো গ্রহণ লাগলে কে কাকে দেখে? কিন্তু চাঁদে আকাশে, আপনি আকাশে আছেন, আপনি চাঁদ হয়ে সমাজে বাস করছেন, আপনার মাঝে যদি গ্রহণ লাগে তাহলে সবাই তাকিয়ে দেখবে। সুতরাং আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তাহলেই সমাজ আপনার অনুকরণ করবে, অনুসরণ করবে, ভালো কাজে এবং মন্দ কাজে। অনেকে দেখবেন ব্যাংকে সুদ খায়, ওরা ব্যাংকের সুদকে সুদ বলে না, কি বলে? লভ্যাংশ, ইন্টারেস্ট। ইংরেজিতে বললে কি হারামটা হালাল হয়ে যায়? ওরা বলে লভ্যাংশ, ওরা সুদ বলে না, ব্যাংকের সুদ খায়। জিজ্ঞেস করবেন কেন? বলে অমক হুজুর তো খায়, অমক হুজুর খায়, অতএব খাওয়া যায়। হাদিস কোরআনে আছে না আছে, হাদিস কোরআনের দৃষ্টিতে এটা সুদ না লভ্যাংশ সেটা রাখার কথা না, অমক হুজুর খায় সেটাই আমার দলিল, অমক হুজুর করে সেটাই আমার দলিল। এই যে মোনাজাত মোনাজাত করে, ফরজ নামাজের পর মোনাজাত মোনাজাত নিয়ে বিশেষ হইচই এখনো চলছে। অধিকাংশ আলেমরা, যারা ছোট আলেম, তারা দলিল দেয় যে বড় অমক জান্দ্রেল আলেম তিনি দোয়া করে গেলেন, অমক জান্দ্রেল আলেম উনি দোয়া করলেন, তাদের দোয়া যদি বিদাত হতো তারা করতেন না। কিন্তু জরুরি আছে তারা জানবেন এটা বিদাত? যত বড়ই জান্দ্রেল হন, জান্দ্রেলের পক্ষে সমস্ত জ্ঞান আয়ত্ত করা এটা কি সহজ? অতএব আলেম হয়ে, আলেম তো সে আলেম না, নিশ্চয়ই সে আলেম হলে হাওয়ালা দিত না, আলেম হয়ে একজন আলেমের হাওয়ালা দেয় যে আমি অমক হুজুরকে দেখেছি করতে, অতএব করা চলবে। কিন্তু এ দলিল ঠিক না, তাদের পন্থীদের কাজ। আমি আমার আব্বাজানকে দেখেছি, আমার দাদাজানকে দেখেছি, আমরা বাপদাদা পরম্পরাগত ভাবে এভাবে করে আসছি, এটা বিদাত কি করে হয়? এটাই ঠিক, আমার বাপ যেটা করেছে সেটাই ঠিক, আমার বাপজি এটাই করেছে। মাদ্রাসা ছাত্রীরা, এক ছাত্রী বলছে যে, এক ছাত্রীকে বলছি তুই দোয়া করিস কেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করিস, জোরে জোরে আমিন বলিস, কি ব্যাপার? বলে আমার আব্বাজান করে, বলে যে অমক হুজুর বলছে, অমক হুজুর বলছে বিদাত, তোর আব্বা যদি বিদাত না বলে তুই কেন করছিস, তা সঠিক কথাটা মান। বলছে আমি আমার আব্বা হুজুরের কথা মানি, আমি আমার আব্বার হাদিস মানি। আব্বার হাদিস আলাদা আছে, তার মানে আব্বার যে বুঝটা বুঝেছে সেটাই হচ্ছে ঠিক। দাদুপন্থী, এরা হচ্ছে দাদুপন্থী লোক না, এরকম হওয়া উচিত না। এই জন্যই আলেমদেরও এরকম হওয়া উচিত না, যে সে এমন আমল করবে যে আমলের অনুকরণ মানুষ করবে এবং বিভ্রান্তির মধ্যে পড়বে, বরং তাকে সবসময় ভালো কাজ ভালো আমল করে যাওয়া উচিত। যদি দায়ী দেখে, লোকে তাকে কৃপণ বলে, বখিল বলে, তখন তাকে চেষ্টা করতে হবে যথাসাধ্য দান করে যাওয়া। দান একটা ভালো জিনিস, তাই না? দানের মধ্যে মানুষের মন পাওয়া যায়, দান দিয়ে মানুষকে আকর্ষণ করা যায়, দান মাত্রই প্রতিদান চায়। যখন আপনি কোনো মানুষকে দান দেবেন তখন সে আপনার কাছে দুর্বল হয়ে যাবে, আর তখন আপনি যে কথাটা তাকে বলবেন সে আপনার কাছ থেকে গ্রহণ করবে। এই জন্যই উচিত হল যে যথাসম্ভব দায়ীকে দানই হতে হবে, দান করার চেষ্টা করতে হবে। যখনই কোনো ত্রুটি কোনো দোষ নিজের মধ্যে পাবে সেই দোষকে ঢাকার চেষ্টা করতে হবে, যাতে করে মানুষের মাঝে প্রচার না প্রচার হয়ে তার অসুবিধা না ঘটায়, দাওয়াতের কাজে অসুবিধা না ঘটায়। সবের আগে নিজে করতে হবে আমল, সবের আগে নিজে করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াসবির আলাইহা, তুমি তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও, কাকে বলছেন আল্লাহ? নবীকে। তুমি তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও, ওয়াসতামির আলাইহা, আর এই নামাজের জন্য ধৈর্য ধারণ কর, নামাজের জন্য অবিচল অবিচলতা থাকার জন্য ধৈর্য ধারণ করো, এক টানা সেই নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো, তাহলে আদেশ করো আর সেই সঙ্গে নিজেও নিজেও অবিচলিত থাকো। তিন নম্বর, আগে দু নম্বর বলা হয়ে গেছে, তিন নম্বর জরুরি কাজ যেটা দায়ী যে দাওয়াতের কাজ করবে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা, শিক্ষা ছাড়া সে কি শিখাবে লোককে? বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত হলে পৌঁছে দাও, আয়াত শিখতে হবে তো, আয়াতটা না শিখে তো অপরকে শেখানো যায় না, নিজে শিখলাম না অপরকে কি করে শেখাবো, নিজে জাহেল হলাম অপরকে ফতোয়া কিভাবে দেব, নিজে আমি নামাজের পদ্ধতি জানলাম না অপরকে নামাজের পদ্ধতি আমি কিভাবে শেখাবো, এটা হতে পারে না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি, আলা বাসীরা, জ্ঞান, জ্ঞান সঞ্চয় করতে হবে দাওয়াতের কাজ করতে হলে, প্রথমে জ্ঞান সঞ্চয় করতে হবে, যে বিষয়ে আপনি দাওয়াত দেবেন অন্তপক্ষে সেই বিষয়টা ভালো করে জানতে হবে, তারপরে সেই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হলে আপনি যেন জবাব দিতে পারেন, সেই রকম প্রস্তুতি নিয়ে আপনাকে দাওয়াতের কাজে নামতে হবে। এ নয় একটা আয়াত শিখলাম নেমে গেলাম দাওয়াতে, না তা না, দাওয়াতের কাজ সহজ না, হাতিয়ার সংগ্রহ করে ময়দানে নামতে হবে, জিহাদের ময়দান, আর সে জিহাদের ময়দানে বিনা হাতিয়ারে নামা উচিত না। ইলমের হাতিয়ার হলো ইলম, ইলম সংগ্রহ করে তারপর দাওয়াতে নামতে হবে। প্রত্যেক দাওয়াতের উচিত, দায়ীর উচিত জেনে বুঝে আল্লাহর পথে আহ্বান করা, যে জিনিস নিজে বোঝে না সে জিনিসের দিকে কিভাবে আহ্বান করে, নিজেকে আগে বুঝতে হবে, নিজেকে আগে শিক্ষিত করতে হবে, আমল করতে হবে, তারপর অপরকে দাওয়াত দিতে হবে। এজন্য চাই দায়ীকে জ্ঞান অর্জন করা, তাকে জ্ঞান অর্জন করতে হবে, সংস্কৃতিবান হওয়া, নিজেকে বিভিন্ন সংস্কৃতিতে সমৃদ্ধ করা, সংস্কৃতি বলতে এখানে আশপাশের খবর, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্বে কি চলছে, মানুষের প্রবণতা কোন দিকে আছে, তারপর নিজের দেশীয় রাজনীতি, দেশীয় পরিবেশ ইত্যাদি সম্পর্কে জানা, পরিবেশ না জানলে তো দাওয়াত দেওয়া যাবে না, কোন পরিবেশে কোন কথা বলতে হবে, হিকমত অবলম্বনের সাথে কথা বলতে হবে, সেসব না জানলে তো দাওয়াতের কাজ হয় না। এই জন্যই উচিত হল বিভিন্ন সংস্কৃতি বিষয়ে জ্ঞান রাখা, সকল কিছু বোঝার ধারণা ধারণ করার চেষ্টা করা, যাতে করে পারিপার্শ্বিকতা বুঝে দাওয়াতের কাজ করা যায়, যাতে করে সে দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহর সাহায্যের পর নিজের প্রতি আস্থা রেখে দাওয়াতি কাজ করতে পারে, নিজের প্রতি আস্থা থাকতে হবে যে আমি দাওয়াতটা দিচ্ছি, আমার মনে একটা বল থাকতে হবে, মনে যদি ভয় থাকে যে আমাকে কি বলে হারিয়ে দেবে, তাই তো লোকে কি বলবে, তাহলে সে দাওয়াতের কাজ করতে পারবে না। যাদের বুকের ভিতরে দলিল আছে, কথা হলো কি দলিল, আপনাকে তখন কেউ হারাতে পারবে না যখন আপনার দলিল থাকে, তাই না? আপনি যদি বাংলাদেশের বাড়িতে বসেন আর সেখানে যদি মনে মনে ভাবেন তাই তো বাড়ির দলিলটা তো আমার কাছে নেই, লোকে আসবে হয়তো বার করে দেবে, তাহলে কেমন সুখে বাস করবেন আপনি আপনার বাড়িতে? আর যদি সেই বাড়ির পাকা দলিল থাকে আপনার কাছে, যেই আসুক আপনি যেখানেই যাবেন লোকে আপনাকে বলবে তো তোমারই বাড়ি, তাই না? দলিল আছে, দলিল ছাড়া দলিলহীন ভাবে যারা বাস করে তারা সুখে বাস করতে পারে না। সেই রকমই দায়ী যদি দলিল থাকে, যে কোনো বিষয়ে দলিল থাকলে পরে, পাক্কা দলিল থাকলে মানুষকে পেশ করে তাকে বোঝানো যাবে এবং তার বিরোধীদেরকে চুপ করানো যাবে যে দেখো আমার কাছে দলিল আছে কোরআন অথবা হাদিস থেকে, এই দলিল দিয়ে আমি কথা বলছি। সুতরাং দলিল দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে, তবেই হবে দাওয়াত ফলপ্রসূ, আর তা না হলে আপনার দাওয়াত কিন্তু কাজে লাগবে না, যেহেতু আপনার কাছে দলিল নেই। দলিল সংগ্রহ করার জন্য শিক্ষা দরকার আছে, কোরআন হাদিস জানতে হবে, বইপত্র বই পুস্তক পড়তে হবে ইত্যাদি। তারপরে আপনি যখন প্রস্তুতি নেবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেবেন। আর জেনে রাখবেন যে জ্ঞানী আর অজ্ঞানী দুজন সমান হতে পারে না, একজন জ্ঞানী আর একজন মূর্খ দুটো কি সমান হতে পারে? আল্লাহ তাআলা নিজেই বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, একজন জ্ঞানী আর অজ্ঞানী কি দুটো বরাবর হতে পারে? হতে পারে না। আলো আর অন্ধকার কি দুটো এক হতে পারে? না। যাদের কাছে ইলম থাকে তাদের কাছে আলো আছে, অতএব সে আলো দেখিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, আর যার কাছে কোনো ইলম নেই তার কাছে অন্ধকার আছে, সে অন্ধকারের দিকে মানুষকে আহ্বান করবে। অতএব অন্ধকারের দিকে মানুষকে আহ্বান করলে নিজে ভ্রষ্ট হবে, আর কাম্পা নিজের কাছে তো আলো নেই, সে চলতে পারে না, নিজেই রাস্তা দেখতে পায় না, তাহলে সে আবার অপরকে কি রাস্তা দেখাবে, নিজেও ভ্রষ্ট হবে এবং অপরকেও ভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা জ্ঞানীদের সম্মান দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত, আল্লাহ তাআলা বহু মর্যাদায় উন্নীত করেন জ্ঞানী মানুষদেরকে। আর জ্ঞানী মানুষ যে আলেম হবে সাধারণের তুলনায় তার কত বড় ফজিলত, যেমন সাহাবাদের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, যেমন তারকা বা নক্ষত্ররাজির তুলনায় আকাশের চাঁদের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহ ওমা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এলেম শিক্ষা কিভাবে হয়, শিখলে পরে হয়। যদি আপনি শিক্ষা করেন তবেই তো এলেম শিক্ষা হবে, চর্চা না করলে এলেম কি করে হয়। ফিকহ দিনী জ্ঞান কিভাবে শিক্ষা করবে, এইভাবে শিক্ষার মাধ্যমে শিক্ষার মজলিসে এসে বসবেন তবে তো শিক্ষা হবে, ঘরে বসে তো এলেম শিক্ষা হয় না, এলেমের মজলিসে যেতে হবে। আল্লাহ তাআলা যার সাথে মঙ্গল চান, যার কল্যাণ চান, তাকে দিনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা কিন্তু যাকে তাকে দিনের জ্ঞান দেন না, কাকে দেন, যার প্রতি কল্যাণ চান, যার প্রতি ভালাই চান, যে লোকটার ভালো হোক, লোকটার মঙ্গল হোক, তাকেই আল্লাহ দিনের জ্ঞান দান করেন, তাকেই আল্লাহ এই তৌফিক দেন যে দিনী মজলিসে এসে বসে দিনের জ্ঞান লাভ করবে। আর যাদের প্রতি আল্লাহ মঙ্গল চান না, আল্লাহ তাদেরকে ঘরে ঘরে বসিয়ে রাখেন, হয় কাজ নিয়ে, না হয় টিভি নিয়ে, না হয় খেলা নিয়ে, না হয় কাজ নিয়ে, না হয় কোন ফালতু জিনিস নিয়ে সে সময় নষ্ট করছে, অথচ সেই সময়টাকে কোন ইলমি মজলিসে এসে ব্যয় করছে না, আল্লাহ তাআলা তার প্রতি কোনো মঙ্গলই চান না। মঙ্গল চাইলে আল্লাহ তাকে তৌফিক দিতেন সেই লোক এসে ইলমি মজলিসে বসে দুটো ইলমের কথা শুনত, ইলমি চর্চা শুনত, ইলম শিক্ষা করত, কিন্তু আল্লাহ তাআলা মঙ্গল চান না বলেই তারা ঘরে বসে থাকে, হয় তাস নিয়ে, আর না হয় টিভি নিয়ে, আর না হয় অন্য কিছু নিয়ে, আল্লাহ তাদেরকে মশগুল করে দেন, তাদের হিদায়ত চান না, তাদের ভালাই চান না, কল্যাণ মঙ্গল কিছুই চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন, যার সঙ্গে ভালাই চান তাকে জ্ঞানের ফকিহ বানান, জ্ঞানী বানান। ওয়াইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে একমাত্র জ্ঞানীরাই করে। কাকে আল্লাহকে ভয় কে করে, সাধারণ মানুষ করবে না জ্ঞানী মানুষ করবে? ভাই যাকে আপনি ভয় করবেন সেই সম্পর্কে জ্ঞান থাকবে তবে তো। একটা ছোট বাচ্চা কি সাপকে ভয় করে? কেন করে না? যেহেতু তার জ্ঞান নেই যে সাপ ছবল মারে, দংশন করে। ছোট বাচ্চাকে দেখবেন বাঘ নিয়ে খেলা করে, কেন না? বাঘের বাচ্চার মধ্যে জ্ঞান নেই যে বাঘ ক্ষতি করে। যখন কোন মানুষ সম্পর্কে আপনার জ্ঞান থাকবে না, তখন সেই মানুষ সম্পর্কে আপনি তাকে সম্মানও করবেন না, ভয়ও করবেন না, শ্রদ্ধাও দেবেন না। কাল যখন অলিউল্লাহ শহীদের সাথে আমার পরিচয় ছিল না, বাসে গেলাম, বাসে উঠলাম, ওনারা দুজনেই সিটে বসে আছেন এক সিটে, আমি তার পাশে দাঁড়িয়ে থাকলাম, কিছুই বললেন না, চলে গেলাম, পা অনেক দূর, অনেক মাইলের পর মাইল আমি দাঁড়িয়ে থেকে তাদের পাশে গেলাম। কিন্তু যেদিন তাদের সঙ্গে পরিচয় হলো, তারপর একদিন বাসে উঠলাম, তারা বসেছিলেন সঙ্গে সঙ্গে সিট ছেড়ে, বললাম হুজুর বসুন বসুন, কেন আগে বলেননি? কেন? যেহেতু আগে আমার সম্পর্কে তাদের জ্ঞান ছিল না। জ্ঞান হওয়া মাত্রই আমি তার কদর করলাম। সোনা যখন চিনতে পারেন না, তখন সোনা পিতলের মতো লোটাফুটি খায়, রাস্তায় পড়ে থাকে, যখন জ্ঞান হবে যে এটা সোনা, তখন তাকে সুন্দর করে তুলে নিয়ে পকেটে রাখবেন বা ভালো জায়গায় স্থান দেবেন। কেন? আপনি চিনেছেন যে জ্ঞান, এটা যখন আপনি চিনবেন যে এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে স্বর্ণ দামি, তখন আপনি তার কদর করবেন। ঠিক আল্লাহ তাআলা কদর কে করবে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান বেশি রাখবে, ঠিক কিনা? একটা মানুষ জানে যে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দেন, একটা মানুষকে জিজ্ঞেস করেন, হ্যাঁ বৃষ্টি কি করে হয়? ও ওই আকাশ থেকে আল্লাহর হুকুম হয় হয়। বৃষ্টি কিভাবে হয়? আল্লাহর হুকুম হয় হয়। আর একটা মানুষ জানে যে আল্লাহর হুকুমই হয়, কিন্তু প্রথমত সমুদ্রের পানি বা পৃথিবীর পানি বাষ্প হয়ে আল্লাহ তাআলা আকাশে তোলেন, আকাশে গিয়ে মেঘের আকাশ সৃষ্টি হয়, সেই মেঘকে এক বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা জমা করেন এবং যেখানে ইচ্ছা পাঠিয়ে সেখানে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। এইভাবে বৃষ্টি পৃথিবীতে আসে, আবার আবার পানি আকাশে উঠে যায়, আবার বৃষ্টি হয়, এই সিস্টেম করা আছে। এই দুটোর মধ্যে কোন মুসলিম, কোন মুমিনটা বেশি? ও জানে যে আল্লাহ, ও মানে যে আল্লাহ বৃষ্টি দেয়, ও মানে যে আল্লাহ বৃষ্টি দেয়, কিন্তু এ জানে কিভাবে বৃষ্টিটা হয়? কাকে আপনি বলবেন যে বেশি ভালো মুমিন? যার মধ্যে জ্ঞান আছে, এত বড় আল্লাহর কুদরত জানে, আরো কিছু জানে না, আল্লাহ তাআলা দেয়। সুতরাং একটা জ্ঞানী মানুষের দাম আছে, জ্ঞানী মানুষের দাম আছে, এই জন্য জ্ঞান শিক্ষা করা প্রচুর ফজিলত আছে। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে একমাত্র জ্ঞানীরা করে, তার কারণ আল্লাহর কুদরত, আল্লাহর বিশালত্ব, আল্লাহর বিভিন্ন রকমের গুণ সিফাত, এসব কারা জানে? আলেমরা জানে, জ্ঞানীরা জানে, সাধারণ পাবলিক জানে না। সাধারণ পাবলিক তো এটাও জানে না যে আল্লাহ কোথায় থাকে, তাই না? আপনি জিজ্ঞেস করেন কি বলে আল্লাহ, কেউ বলে সব জায়গাতে আছে, কেউ বলে মোমিনের ক্লুবের হৃদয়ে আছে, আর কেউ বলে কোথায় আছে কেউ জানে না, কেউ জানে না কোথায় আছে। তাহলে যে এটা জানে না যে আল্লাহ কোথায় আছে, সে আল্লাহকে ভয় করবে কিভাবে? যে জানে না যে আল্লাহর শক্তি কত, সে আল্লাহকে ভয় করবে কেন? আল্লাহ কত বিশাল সে ব্যাপারে তার জ্ঞানই নেই, আল্লাহ কোথায় থাকেন সে ব্যাপারে তার জ্ঞানই নেই, তখন তাকে ভয় করার প্রশ্নই আসে না। কিন্তু একজন আলেম মানুষ, একজন জ্ঞানী মানুষ, যিনি জ্ঞান অর্জন করেছেন আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কত বড় শক্তি, আল্লাহ কত বড় কুদরত, যিনি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কত বড় মানে বিশালত্ব ইত্যাদি, সে মানুষ বেশিরভাগই জ্ঞানী, আর সেই আল্লাহকে ভয় করে থাকে। নম্বর চার, দাওয়াতের কাজে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইখলাস। ইখলাস এটা হচ্ছে সর্বপ্রথম শর্ত, প্রত্যেক কাজের জন্য শর্ত কি? ইখলাস। ইখলাস কাকে বলে? খাঁটিত্ব, বিশুদ্ধতা। মানে কিভাবে? যে দাওয়াতের কাজ আপনি করবেন কিসের জন্য? পয়সার জন্য নাকি কোনো আর কোনো স্বার্থের জন্য? আল্লাহর জন্য। আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। না হয় সবের আগে আপনাকে জাহান্নাম দিতে হবে, তাই না? সর্বপ্রথম বিচার হবে কা, হিসাব হবে কা? তিনজনের। সর্বপ্রথম হিসাব হবে কজনে? তিনজনের। প্রথম কে? আলেম অথবা কারি, কোরআন জানে, কোরআন পড়ে। হাফেজদের নাও হতে পারে, কারণ হাফেজ যারা কোরআনের মানে জানে না, তাদের হয়তো অতটা বিচার ওইভাবে হবে না, কারণ তারা তো কোরআনের মানেই জানে না, তারা খালি মুখস্থ করে। কিন্তু যে মানে জানে, হাফেজ এবং মানে বোঝে এবং আলেম, তার প্রথম হিসাব হবে, তাকে বলা হবে তুমি কি কি করেছিলে দুনিয়ার বুকে, সে বলবে আমি কোরআন শিখেছিলাম এবং ওপরকে তোমার রাস্তায় শিখিয়েছিলাম। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বললে, বরং তুমি এই জন্য শিখেছিলে যাতে তোমাকে লোকে কারি আলেম বলে, বাহরুল উলুম বলে, তারপরে বড় আলেম, এই নাম নেওয়ার জন্য তুমি শিক্ষা করেছিলে, আর এই নাম তুমি দুনিয়াতে পেয়ে গেছ, এখানে তোমার কোনো বদলা বিনিময় নেই। অতঃপর তাকে মুখের উপরে ভর করে মুখ ছেঁচড়ে ছেঁচড়ে তাকে জাহান্নামে ফেলা হবে। নম্বর দুই, শহীদ। শহীদ কি করেছিলে তুমি? আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করেছি এবং তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন খেজত্তা, মিথ্যা বললে তুমি, তুমি শহীদ হয়েছ, জিহাদ করেছো এই জন্যই যাতে করে লোকে তোমাকে বীর বলে। বীর বলার বীর নাম নেওয়ার জন্য, পৃথিবীতে সুনাম নেওয়ার জন্য তুমি শহীদ হয়েছ, যাও পৃথিবীতে তুমি তোমার নাম পেয়ে গেছ, আর তোমার কাছে এখানে কিছু নেই। তাকেও মুখ ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে ফেলা হবে। নম্বর তিন, দানশীল, দান দাতা ব্যক্তি। কি করেছিলে তুমি? আল্লাহ আমি তোমার যে কোনো পথের কথা শুনেছি সেই পথে আমি দান করেছি, প্রত্যেক জায়গাতে দান, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এতিমখানায় দান করেছি, দাওয়াতের কাজে দান করেছি, ফকির মিসকিনকে দান করেছি, সব জায়গাতে আমি দান করেছি তোমার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বললে, তুমি আমার জন্য দান করনি, বরং তুমি এই জন্য দান করেছিলে যাতে করে লোকে তোমাকে দানবীর বলে। কিছু মানুষ আছে যারা দেখবেন এমনি দান করে না, যখন সভা হবে সেই সভাতে মজলিসে গিয়ে দান করবে। অনেকে কোরবানি দেয় না, মোটা তাজা গরু দিয়ে নাম নেওয়ার জন্য টিভিতে পত্র পত্রিকায় কি নাম, আর মনে মনে কি চুলকানি নাম নেওয়ার জন্য, পৃথিবীতেই নাম পেয়ে গেছো, খালাস যাও এখানে তোমার কিছু নেই। তাকে মুখ ছেঁচড়ে জাহান্নামে ফেলা হবে। প্রথম এই তিন ব্যক্তির মধ্যে আলেম হলো, যে আলেম, যে আলেমের কি অবস্থা, যার মধ্যে কোনো ইখলাস ছিল না। ইখলাস হবে কার জন্য? ইখলাস খাঁটি হবে কার জন্য? আপনার দাওয়াতের কাজ কার জন্য হবে? কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হবে, তবে হুজুর পেটটা চলবে কি করে সেটা দ্বিতীয় ব্যাপার। আপনার যদি না চলে আপনাকে বেতন নিতে হয়, নিতে হবে, কিন্তু প্রধান বিষয়, প্রধান নিয়ত যেন আপনার অর্থ কামানো না হয়, প্রধান নিয়ত যেন মানুষের হৃদায়ত হয়, মানুষকে সৎপথে ফিরিয়ে আনা হয়, নচেত আপনার ওই অবস্থা হতে পারে। সুতরাং দায়ী উচিত হল মুখলিস হওয়া, একনিষ্ঠতা, ব্যতীত কোনো কাজের কোনো মূল্যই নেই। প্রকৃত এখলাস হল এমন এক ইমানি শক্তি মানুষকে হীন উদ্দেশ্য হতে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে শেখায়। এই একাগ্রতা, একনিষ্ঠতা, খাঁটিত্ব আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন সবাইকে, সমস্ত মানুষকে আদেশ দিয়েছেন, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে ইবাদত করবে, তার ইবাদতে অন্য কাউকে শরীক করবে না। দাওয়াতের কাজ একটা ইবাদত, দাওয়াতের কাজ হল ইবাদত, অর্থাৎ ওই ইবাদতে কাউকে শরীক করবে না, এটাই হল প্রত্যেকের জন্য আদেশ। আর এই কথা আপনারা সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল, আপনার যেমন নিয়ত হবে আপনি সেরকম কাজের বিনিময় পাবেন। যে ব্যক্তির নিয়ত হবে যে কাজের বিনিময়ে আমি আখেরাত পাবো, আখেরাত পাবে, যে ব্যক্তির নিয়ত হবে কাজের বিনিময়ে আমি দুনিয়া পাবো, দুনিয়া পাবে, আর যে ব্যক্তির নিয়ত হবে যে কাজের বিনিময়ে একটা মেয়েকে বিয়ে করবো, সে বিয়েই পাবে, পাবে না? আপনারা এই হাদিসের প্রেক্ষাপটও জানেন, যে কেন হাদিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে ব্যক্তি যে নিয়তে কাজ করবে সে তাই পাবে, সুতরাং তাকে নিয়ত ঠিক করতে হবে, যে দায়ী হবে তাকে নিয়তকে সংশোধন করতে হবে, যে আমি আল্লাহর ওয়াস্তে মানুষকে আহ্বান করব, আল্লাহর পথে মানুষকে আহ্বান করব, দুনিয়ার বুকে কোন নাম নেওয়ার জন্য, কোন অর্থ কামানোর জন্য আমি দাওয়াতের কাজ করব না। বিশেষ করে যারা বড় বড় বক্তা, যাদের সমাজে নাম আছে, তাদের উচিত বক্তা বা বক্তৃতাকে কি না করা, হ্যাঁ, বাণীরে বানরি না করা, বাণীরে বানরি না করা, নিজের বাণীকে বানরি করে নাচিয়ে নাচিয়ে পয়সা কামানো উচিত নয়। বরং উচিত হল যে মানুষকে হেদায়ত, মানুষকে আল্লাহর পথে আহ্বান, এটাই আসল উদ্দেশ্য। বাকি পয়সা নিতে হলে পরে নিতে হবে, সেটা আলাদা কথা। তাদের মধ্যে এই জিনিসটা থাকা দরকার, নচেত একদম ফিক্স ঠিক করে, হ্যাঁ, এত টাকা, হাজার টাকা রাত্রি, তারপরে 5,000, 7,000, 10,000, 20,000 পর্যন্ত রাত্রি আছে, এক একটা নাইট জলসা যখন হয় তখন তাদের ফিক্সড করা আছে। সুতরাং সেই টাকা কামানোর উদ্দেশ্য যদি হয় তাহলে তাদের ওই অবস্থা হবে যাদের মধ্যে এখলাস নেই। পাঁচ নম্বর কাজ যে দায়ীর মধ্যে হওয়া উচিত সেটা হল যে আদর্শ, নিজেকে আদর্শবান করা। এর আগেই বলা হলো, দায়ী যদি সত্যিকার অর্থে নিজেকে পরিশুদ্ধ করে তাহলে সে অন্যের জন্য আদর্শ বা মডেলে পরিণত হবে, সে হবে সমাজের মডেল, তাকে দেখে লোকে শিখবে, শিখবে, আর তার মডেলকে, দায়ীর মডেলকে, দায়ীর মডেল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস। হাদিস বলতে অনেক রকম আছে, আমরা বলবো সহি হাদিস, কোরআন ও সহি হাদিস। আর তাই তা যদি কেউ বরণ করতে পারে তাহলে তার মডেল হবে কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আর খারাপ আদর্শ বা অসৎ আদর্শ, মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণ আহ্বান করলে তারা বলত, বাল কালু ইল্লা মা ওয়াজাদনা আবানা আলা উম্মতি ওয়া ইন্না আলা আসানিহিম মুহতাদুন, তারা বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে অবস্থায় পেয়েছি, যে পথের পথিক পেয়েছি, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আমরা তাদেরই পথে চলব, পথপ্রাপ্ত হব। এটা হচ্ছে খারাপ মডেল। মানুষের খারাপ মডেল কি, মা বা কি বলে বাপ দাদার অনুসরণ করা। যখন তারা খারাপ হবে তখন তাদেরকে আদর্শ রূপে গ্রহণ করলে তারা ভ্রষ্ট হবে। মোট কথা হলো যে দায়ী উচিত হল নিজেদের মা বাপ কি বলে বাপ দাদার পথে পথকে মডেল বানিয়ে দাওয়াতের কাজ করা, বা হুজুরদের পথকে, তার থেকে বড় ওস্তাদের পথকে, বুজুর্গদের পথকে মডেল বানিয়ে দাওয়াতের কাজ করা উচিত না। বরং মডেল হবে কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬ নম্বর দাওয়াতের কাজে যেটা দরকার এবং জরুরি, যেটা আমাদের চার নম্বর ফরজ, সেটা হচ্ছে সবর, ধৈর্য। সবর ছাড়া কোনো কাজই সফল হয় না, সবর ছাড়া মুসিবত দূর হয় না। মুসিবত দূর করার জন্য সবর হল তরবারি, মুসিবতের মস্তক ছেদন করার জন্য সবর হল তরবারি। আর সবরের ফল মিঠা হয়, সবরে মেওয়া ফলে, সবরের মানে কষ্ট হলেও সবরে কিন্তু মিষ্টতা আছে। সবর হতে হবে মানুষের মাঝে, মানুষকে ধৈর্য ধারণ করতে হবে, তাছাড়া আপনার দাওয়াতের কাজ সফল হবে না। এ ব্যাপারে আপনাদেরকে আগে বহুবার বলেছি যে ধৈর্য ধারণ করার ফলে কতটা সাফল্য লাভ করা যায়। এক নম্বর ঘটনা হল আমেরিকা, যে এক আমেরিকি সৌদি, সে আমেরিকায় থাকে, তাকে দাওয়াত দেওয়ার জন্য সে নামাজ পড়তো না, তাকে দাওয়াত দেওয়ার জন্য দায়ী তার দরজায় বেল মারল, দিয়ে বের হওয়ার পর সালাম কালাম হওয়ার পর বলল যে আপনি আমাদের জন্য একবার মসজিদে আসুন, মসজিদে একটা বৈঠক করব বা গিয়ে কিছু আলোচনা করব, আপনি শুনবেন। এই কথা শুনে অহংকারের সাথে সে তার মুখে থুতু মেরে দিল। সৌদি, আমি সৌদির, আমাকে তুমি দাওয়াতের কাজ শেখাতে এসছো বা আমাকে দাওয়াত দিতে এসছো, থুতু মেরে দিল। তখন সেই লোক পাকিস্তানি ছিল, সে বলল আহ আওলাদে রাসুলের থুতু, আওলাদে রাসুলের থুতু নিয়ে মুখে এইভাবে বুলিয়ে নিল, আওলাদে রাসুলের থুতু। যখন আওলাদে রাসুলের থুতু শুনেছে তখন সৌদির মনটা কেমন হয়েছে, এমন নরম হয়েছে, নাটকীয় পরিবর্তন ঘটেছে। যখন তাকে এই বলে লজ্জা দিল, তাকে থুতু মারলাম অথচ সে রাগ না করে আমার থুতুটা গায়ে মাখলো আর বলল রাসূলুল্লাহর আওলাদের থুতু, তখন চট করে সে বলছে হুজুর আমাকে মাফ করে দেন। এবার হুজুর বলছেন আমি মাফ করবো কিন্তু একটা শর্তে, হেসে হেসে, কত বড় ধৈর্য, আমি আপনাকে মাফ করবো কিন্তু একটা শর্তে, বলুন আমাদের আমার সাথে মসজিদে যেতে হবে। হ্যাঁ যাব, হলো না কাজ? আর যদি ধৈর্য ধরে না করতো, আমার আপনার মতো যে গালে চড় মারতো, আমাকে থুতু মারলি, হ্যাঁ আমাকে ছোট মনে করেছিস, আমাকে ছোট মনে করেছিস, তোর কল্লা মাথা পিছু, তোর মাথা পিছু করে দেবো, তার মানে তোর মাথাটাকে ঘুরিয়ে দেবো, এইভাবে যদি করতাম তাহলে কি হতো, হতো দাওয়াতের কাজটা, নাটকীয় পরিবর্তন হতো না, হতো না, আর সে মসজিদে আসতো না। নম্বর দুই, সিরিয়াতে এক জায়গায় মসজিদ করার কথা ছিল, একজন বড় দায়ী এক বড় ব্যবসায়ীর কাছে বড় আশা নিয়ে গিয়েছিলেন যে এই জামে মসজিদের জন্য তিনি কিছু চাঁদা দেবেন বা সে ব্যবসায়ী কিছু চাঁদা দেবে। গিয়ে যখনই তার কাছে সামনে দাঁড়িয়ে ইনি বললেন যে আমরা একটা জামে মসজিদ করছি, এখানে অনেক টাকা খরচ আছে, তো আপনি কিছু ডোনেশন করুন, চাঁদা দেন। তখন হাত পেতে বলে আপনি কিছু দেন, এই বলে হাত পেতেছে, তখন সেই লোকটি হাতে থুতু মেরে দিয়েছে, হাতে থুতু মেরে দিয়েছে, থুতুটা নিয়ে সে গায়ে মেখে বলছে এই থুতু আমার প্রাপ্য ছিল, আমি গায়ে মেখে নিলাম, আল্লাহর জন্য যা দেবার তুমি দাও। এবার লোকটা থুতু মারতে পারবে, লোকটা থুতু মারতে পারলো না, লজ্জিত হল, হুজুর মাফ করবেন, জামে মসজিদ করার জন্য যত খরচ আমি সব আপনাকে দেব। দেখলেন, এই হলো জাদু, একে বলা হয় নাটকীয় পরিবর্তন। এমন অবস্থা, যে লোক ঘৃণা করে থুতু মারলো সেই লোকই আবার জামে মসজিদের জন্য চাঁদা শুধু না, বরং সমস্ত খরচটা তাকে বা হুজুরকে দিয়ে দিল। এটা কিসের জন্য? সবুর করার ফল বা ধৈর্য ধারণ করার ফল। দায়ীদেরকে এরকম হতে হবে, সব জায়গায় আন্ডা পাওয়া যাবে না বাদশাহ, ইয়া নবী সালাম আলাইকে যেখানে যাবেন ডাকবে, আর সেখানে গিয়ে আন্ডা পাবেন, লুঙ্গি পাবেন, টাকা পাবেন, সব জায়গায় পাবেন না, কোনো কোনো জায়গা আছে যেখানে ডান্ডা খেতে হবে, আর সেই ডান্ডা খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তবে হ্যাঁ, ডান্ডা খাওয়ার কাজ করলে হবে না, ইচ্ছে করে ডান্ডা খাওয়ার কাজ করলে হবে, আপনি সৎপথে ভাবা ভালো হবে আহ্বান করছেন, তার ফলে যদি আপনাকে ডান্ডা খেতে হয় তো হাসি মনে সেই ডান্ডা আপনাকে খেয়ে নিতে হবে। নিজের জন্য প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিশোধ নিতে গেলে আপনার দাওয়াত অসফল হবে এবং বিনষ্ট বা ভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং ধৈর্যের সাথে নম্রতার সাথে কাজ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই আদিষ্ট হয়েছিলেন কুফাই দিয়াকুম, যখন মক্কায় ছিলেন তখন তাদেরকে বলা হয়েছিল খবরদার বদলা নিতে যেও না, তোমাদের নিজের হাতকে সংবরণ করো, খবরদার কারো উপরে মানে আঘাত করো না, আঘাত করলে পরে ক্ষতি হবে। অবশ্য আঘাতের আদেশ পরে দেওয়া হয়েছিল, কিন্তু শুরুতে যখন দাওয়াত এমনি দিতে বলা হলো, মৌখিক দাওয়াত ছিল, তখন আঘাত দিতে নিষেধ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নরম করেছিলেন, নম্র বিনম্র মানুষ করেছিলেন, তিনি ধৈর্যশীল ছিলেনই, ধৈর্যশীল ছিলেন। আর তার জীবনে এমন এমন ঘটনা ঘটেছে যে মানুষ এমনিতেই ধৈর্যশীল হতে বাধ্য। কিভাবে? মায়ের পেটে থাকতে বাবার ইন্তেকাল হয়, ছ বছর বয়সে মায়ের ইন্তেকাল হয়, যে চাচা মানুষ করছিল সে মা সে চাচারও ইন্তেকাল হয়, নিজে ছাগল চড়িয়েছেন, ছাগল চড়িয়ে চড়িয়ে পয়সা কামিয়েছেন, পেটের জন্য ছাগল চড়িয়েছেন, ছাগল চড়ানো চারটেখানি কথা, যারা মাজরা কাজ করে, যারা ছাগলের কাজ করে তারা জানে কত কষ্টের মাঝে আমার এই আরবের ছাগল চড়ান। আমাদের দেশের লোকেরা বলে ছাগল চড়ার কাজ করব, ভালো তো, আরামের কাজ না, আমাদের গাছে আমাদের দেশের মতো আম গাছ আছে তাই না, আমাদের দেশের মতো আম গাছ আছে, তারপর জাম গাছ আছে, যার ছায়াতে গিয়ে আরামসে বসবে, ছাগল চড়ে বেড়াবে, সেখানে সেখানে কোনো গাছপালা নেই, সেখানে শুকনো ঘাস, সেই শুকনো ঘাস ছাগলে খাবে, কিন্তু তুমি ছায়া পাওয়ার জন্য হয়তো কোনো গাছ বাবলা গাছ আছে কিনা সন্দেহ পাবে না, বরং এই যে লাল রোমাল মাথায় জড়িয়ে আর গাধার পিঠে বসে অথবা না বসে পায়ে হেঁটে হেঁটে নোংরা জামা পরে, আল্লাহ আকবার, এই লু হাওয়া কত কষ্ট মাদ্রার লোকদের, দেখেই মনে হয় যে পানি চাচ্ছে, রাস্তা দিয়ে যখন যায় তখন দেখেছি অনেক ড্রাইভার গাড়ি থামে, তাদেরকে পানি দেয়, পেপসি দেয়, তারা কত খুশি হয়, কত কষ্টের কাজ, কত কঠিন কাজ তারা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজও করেছেন, ধৈর্যের ধৈর্য ধরতে ধরতে তিনি ধৈর্যের পাথর হয়ে গেছিলেন, সুতরাং তিনি ধৈর্যশীল ছিলেন, আর এমনি ছিলেন নম্র মানুষ, নম্র মানুষ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাযদান গালিযাল কলবি লান ফাযদু মিন হাওলিক, তুমি যদি রূঢ় হৃদয় হতে, কঠোর ভাষী হতে, তোমার ভাষা যদি কর্কশ হতো, তাহলে মানুষ তোমার আশেপাশে থেকে সরে পড়ত, তোমার কাছে আসতো না। সুতরাং ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, কোন ভুল করে ফেললে, কোন ত্রুটি করে ফেললে তুমি তাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাও, ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর যে কোনো বিষয়ে তাদের পরামর্শ গ্রহণ করো, সাহাবাদের পরামর্শ গ্রহণ করো। মোট কথা হলো, নম্র হতে হবে দায়ীকে, নম্রতার সাথে কাজ নিতে হবে, দায়ী দাওয়াত দাওয়াতের মান মানুষের উপর দলিল প্রতিষ্ঠা করার জন্য শুধু হবে না, বরং সে ওই সব পথ অবলম্বন করবে যে সব তাদেরকে হিদায়তের দিকে অগ্রগামী করবে, শুধু দাওয়াতের মান বাড়াবার জন্য সে কি করবে, শুধু দলিল পেশ করলেই হবে না, দলিল পেশ করলে যে মেনে নেবে তা নেবে না, তাহলে তো কোরআন পড়ে সবাই বিশ্বাস করে তাই না, কোরআন দেখবেন, কোরআন হাদিস আমি বলি, যতটা প্রতিক্রিয়া হয়, একজন বড় বক্তা যদি বলে সেই কথাগুলি বলবে, প্রতিক্রিয়া কি সমান হবে, একজন বড় বক্তা হবে সুর ভেঙে, যা যেমন পছন্দ, অবশ্য অনেকে সুর পছন্দ করে না, অনেকে করে, কি সুন্দর করে সে বয়ান করবে, তার সেই বয়ান মানুষকে একই কথা, মানুষ কাঁদতে লাগবে, ক্ষণেকে কাঁদায় ক্ষণেকে হাসায়, এমন বক্তা। আর আমরা বলি শুকনো, আমরা যেন বলছি শুকনো রুটি, রুটির সঙ্গে কোনো তরকারি নেই, তো আমাদের কথা মানুষের মনে তত আকর্ষণ সৃষ্টি করে না, আগ্রহ সৃষ্টি করে না। আল্লাহ তাআলা যাকে যেমন তৌফিক দিয়েছেন বলার, যাকে যেমন তৌফিক দিয়েছেন লেখা, যাকে যেমন তৌফিক দিয়েছেন তার ভাষায় প্রভাব এবং তাসির, আল্লাহ তাআলা যার দ্বারায় কাজ নেবেন, যেভাবে কাজ নেবেন সেটা অবশ্য কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, দাওয়াতের মান তখনই বাড়বে যখন আপনার দলিলের সাথে আপনার এই চারিত্রিক গুণগুলো থাকবে, আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার মিষ্টি ব্যবহার, হাসি মুখে সাক্ষাৎ করা। হ্যাঁ, আপনি যাচ্ছেন হুজুর মানুষ, গোমরা মুখে যাচ্ছেন, কাউকে সালামও দেন না, কাউকেও সালাম দিলে হাসি মুখে জবাব দেন না, সালাম দিলে সালাম আলাইকুম সালাম, একদম ঘোড়ার মতো জবাব দেন, তখন আপনার প্রতি কোনো মানুষ আকৃষ্ট হবে না, এটা জানা কথা। সুতরাং মিষ্টি মুখে প্রত্যেক মুসলমানের উচিত মিষ্টি মুখে মা ভাইকে, মুসলিম ভাইকে সাক্ষাৎ করা, কিন্তু একজন দায়ী হয়ে যদি সে সেটা না করতে পারে, সালাম কে আগে দেবে, যে ছোট হবে সে আগে দেবে, কিন্তু আপনি বড় হলেও আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করুন, তাহলে তো মানুষ বুঝবে যে হ্যাঁ লোকটা বড় বিনম্র বিনয়ী মানুষ, বিনয়ী না হলে পরে আপনার দাওয়াত কাজ দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়ে গায়ে মজবুত একটা নাজরানি চাদর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এক সময়ে নাজরানি নাজরানের তৈরি একটা মোটা চাদর, মজবুত চাদর ছিল। এমত অবস্থায় একজন বেদুইন বাদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আসলো, অতঃপর তার চাদর ধরে অত্যন্ত শক্তভাবে টান দিল, চাদর ধরে টান দিল। বাদু তো বোঝে না অত সম্মান। আনাস বলছেন, আমি দেখেছি এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেল, এত জোর টান দিয়েছে বাদু যে রাসূলের ঘাড়ে দাগ পড়ে গেল। অতঃপর লোকটি বলল, মোহাম্মদ। কি বলল? এ মোহাম্মদ, নাম ধরে আল্লাহ তুল, না রাসূলুল্লাহ আর না নবী আল্লাহ। এ নবী বলা তো বলল না, রাসূলও বলল না। কি বলল? এ মোহাম্মদ, আমি তোমার কাছে যে আল্লাহ, তোমার কাছে যে আল্লাহ সম্পদ গচ্ছিত আছে, তোমার কাছে যে আল্লাহর মাল আছে, সেই মাল আমাকে দাও, সেই মাল আমাকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, অতঃপর হাসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, অতঃপর হাসলেন। আল্লাহ, ওই যে কথায় আছে না, এক গাল এক গালে চল মারলে আর এক গাল বাড়িয়ে দাও, বড় প্রভাব পড়ে, বড় প্রভাব পড়ে। চাদর ধরে টেনে তার ঘাড়ে দাগ করে দেওয়া হলো, অথচ তিনি তার দিকে তাকিয়ে হাসছেন। আল্লাহ আকবার। তাছাড়া কি নবী হতে পারা যায়? তাছাড়া কি দাওয়াতের দায়ী হতে পারা যায়? অতঃপর তাকে দান করার জন্য আদেশ করলেন, দাও, একে দিয়ে দাও। আমরা হলে বিয়া আদব কোথাকে যা দেওয়াই হবে না, ভাগিয়ে দিতাম না হয়তো পড়ে আসবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদুর বাদুইয়া বেদুইনের এই অসভ্য আচরণেও ক্ষুব্ধ হলেন না, বরং মুচকি হাসি হাসলেন এবং তাকে তা দান দিয়ে দিলেন। এই যদি হয় রাসূলের সহিষ্ণুতা ধৈর্য ধারণের অবস্থা, তাহলে যে আল্লাহর পথের আহ্বায়ক তাকেও এইরকম সহিষ্ণু নম্র হওয়া জরুরি কর্তব্য, যাতে করে মানুষের প্রতি মহব্বত বৃদ্ধি পায়, আপনার আস্থা দৃঢ় হয় এবং তাদের মাঝে আপনার প্রভাব গভীর হয়, তাদের সাথে সম্পর্ক সুসম্পর্ক কায়েম হয়। এটা সাত নম্বর যেটা জরুরি জিনিস, সেটা হল কঠোরতা বর্জন করে সহজতা ও সরলতা অবলম্বন করা। কঠোরতা কোনো কাজেই কঠোরতা প্রদর্শন করলে হবে না, যে কোনো কাজের আদেশ দেবেন সে বিষয়ে কঠোরতা দেখালে হবে না। যে যেমন কাজ ঠিক সেই রকম তার ওজন দিতে হবে এবং তার ভারিক্কি দিতে হবে। এ নয় যে কাজ যেরকম নয় আপনি ততটা গুরুত্ব দিবেন, এমন ভারিক্কি দিলেন। অনেক সময় এরকমই হয়, দেখবেন দেশে হুজুররা পায়ে পা লাগিয়ে নামাজ পড়াটাকে যখন বলেন যে পায়ে পা লাগিয়ে নামাজ পড়তে হয়, তখন কিছু মানুষ এমন করে যে পায়ে পা লাগানো, দাঁড়িয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়ানোটাকে কি মনে করে, জরুরি মনে করে। ও তো বেয়াদবি যারা মনে করে তারা করে, কিন্তু যারা বলেন যে এরকম সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে আদেশ দেননি কিন্তু সাহাবারা করেছেন, তিনি দেখেছেন, তিনি নিষেধ করেননি, তার মানে এটা বেয়াদবি নয়। তো পায়ে পা লাগিয়ে নামাজ পড়া সুন্নত, ঠিক আছে, কিন্তু দেশে কোন কোন হুজুর এমন পজিশন দেয় যে সেই লোক বোঝে যে পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে নামাজ না পড়লে নামাজই হবে না, ফলে যখন দাঁড়ায় তখন পাশের লোকটা আছে সে কিন্তু মনে করে বেয়াদবি। সে আবার নিজে প্যাস্টিজ জ্ঞান নাও রাখতে পারে, হৃদয়ে হৃদয়ে মিল নাই তো পায়ে পায়ে মিল থাকে, দিয়ে পায়ে যখন পা লাগে তখন পাটাকে সরিয়ে নেয়, তখন এই আবার পাটাকে লাগায়, ঠিক আছে, একটু লাগালো ও সরিয়ে নিল, আবার লাগালো সরিয়ে নিল, আবার লাগালো, তখন পায়ে ওর নিজের পায়ে জয়েন্ট হয়ে গেছে, এই ছাড়ছে না, এই পাটাকে লম্বা করে চড়া করে দিয়েছে, যখন শেষকালে আবার সরিয়ে নিল তখন ওর পাটাকে টেনে নিজের পায়ে লাগিয়ে নিল। এরকম ঘটনা ঘটে না? ঘটে না, এরকম ঘটনা আসলে দুর্ঘটনা, আসলে দুর্ঘটনা এরকম ঘটে থাকে। যে এত বড় গুরুত্ব কিসের, যেহেতু দায়ী যখন দাওয়াতের কাজ করে সেই গুরুত্ব দেওয়ার ফলে তাদের মনে মগজে গুরুত্ব পেয়ে যায়। যাই হোক, আমাদের উচিত যে কাজ যতটুকু ওজন সেতটুকু ওজন দেওয়া, তার বেশি ওজন দেওয়া উচিত নয়। সহজতা সরলতা বজায় রেখে আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। বাকি অনেক কথা আছে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।